আপনারা হয়তো অনেকেই গ্রামে থেকেছেন। রাতের বেলা যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়, সেই নির্জনতাটা কেমন লাগে তা আমি জানি। কিন্তু সব নিস্তব্ধতা একরকম হয় না। আমাদের গ্রামের নীরবতাটা ছিল অন্যরকম, যেন এর ভেতরে কোনো ভারী নিঃশ্বাস ফেলার শব্দ চাপা পড়ে আছে। এই গল্পটা সেই নীরবতারই। আমাদের গ্রামটার নাম হরিশপুর। নাম শুনে মনে হতে পারে শান্তশিষ্ট, কিন্তু আমাদের কাছে ওটা একটা ভৌতিক উপকথা। গ্রামটা খুব একটা বড় নয়, আর চারদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। জঙ্গলের পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভেতরে। সেই রাস্তার পাশেই একটা পুরনো জংধরা লোহার ডাকবাক্স দাঁড়িয়ে আছে। কেউ জানে না ওটা ওখানে কেন বা কবে থেকে। শুনেছি বহু বছর আগে গ্রামের জমিদার এই ডাকবাক্সটা বসিয়েছিলেন দূর থেকে আসা চিঠিগুলো জমা করার জন্য। কিন্তু এখন আর ওটা কেউ ব্যবহার করে না, শুধু জংধরা কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকে। সেদিন ছিল পূর্ণিমার রাত, কিন্তু চাঁদটা মেঘে ঢাকা। সময়টা গভীর রাত, বোধহয় একটার বেশিই হবে। আমি বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। গ্রামের রাস্তাটা আমার মুখস্থ, চোখ বন্ধ করে হাঁটলেও আমি পৌঁছাতে পারতাম। কিন্তু সেদিন কি যেন একটা ছিল, বাতাসটা অদ্ভুত ঠান্ডা লাগছিল। হিমশীতল একটা কুয়াশা মাটি থেকে উঠে এসে চারপাশটাকে গ্রাস করে নিচ্ছিল। কুয়াশাটা এতটাই ঘন ছিল যে হাত বাড়ালে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন কেউ একটা নরম সাদা চাদর দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে দিয়েছে। আমি হাঁটছিলাম আর মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল এই কুয়াশার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে, যা আমার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো, খসখস। শুকনো পাতার ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ। আমি থমকে দাঁড়ালাম, কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা শব্দ আর আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কিছুই শোনা গেল না। হয়তো কোনো শেয়াল বা অন্য কোনো বনপ্রাণী হবে, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সেই শব্দটা আবার এলো, এবার আরও কাছে, খস। এবার যেন শব্দটা জঙ্গলের ভেতর থেকে আসছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, একটা শীতল স্রোত নেমে গেল শিরদাঁড়াবাই। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, কিন্তু কুয়াশার কারণে আলোটা খুব বেশি দূর যাচ্ছিল না। শুধু কুয়াশার সাদা বেবালটা আরও সাদা হয়ে যাচ্ছিল। আমি দ্রুত পা চালাতে শুরু করলাম, পিছনে ফিরে তাকালাম না। আমি জানি পিছনে ফিরে তাকালে যা দেখব তার জন্য আমি প্রস্তুত নই। আমি যখন ডাকবাক্সের কাছাকাছি পৌঁছালাম, তখন আমার হাঁটার গতি আরও বেড়ে গেল, আর মাত্র কয়েক পা। কিন্তু সেই মুহূর্তে কুয়াশার মধ্যে একটা ছায়া দেখলাম। ছায়াটা ছিল লম্বা, পাতলা, আর তার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না। সেটা যেন তরলের মতো কুয়াশার সঙ্গে মিশেছিল এবং অদ্ভুতভাবে নড়ছিল। আমি তো চমকে উঠলাম, কোনো গাছের ছায়া নয়, কারণ বাতাস বইছিল না, আর ওই ছায়াটার কোনো উৎসও ছিল না। এটা ছিল কুয়াশার ভেতর থেকে আসা একটা অদৃশ্য ছায়া। আমার হৃৎপিণ্ডটা লাফাচ্ছিল যেন বুক ফেটে বাইরে বেরিয়ে আসবে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আমি দৌড়ানো শুরু করলাম, পাগলের মতো দৌড়াচ্ছিলাম। আমি ডাকবাক্সটাকে পার হলাম, পিছনে ফিরে দেখার সাহসও ছিল না। আর তখনই একটা অদ্ভুত শব্দ পেলাম, ডাকবাক্সের ফাঁকা স্লিটটার মধ্যে দিয়ে কিছু একটা নড়ছে, যেন ভিতরে কিছু আটকে আছে, আর সেই খস খস শব্দটা যেন এখন ডাকবাক্সের ভেতর থেকে আসছে। আমি জোরে শ্বাস নিতে নিতে দৌড়াচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যেন আমার পিছনে কেউ আছে। ঠিক সেই সময় আমার মোবাইলটা হাত থেকে ফসকে গেল আর আলোটা নিভে গেল। আমি অন্ধকারে ঝাঁপিয়ে পড়লাম, আমার মনে হচ্ছিল আমি কোনো কিছুতে ধাক্কা খেলাম। আমি পড়ে গেলাম আর আমার হাতটা ভেজা মাটিতে স্পর্শ করল। মাটির ওপরে একটা শীতল আর্দ্রতা অনুভব করলাম। এই ভেজা ভেজা অনুভূতিটা কিসের ছিল তা আমি বোঝার চেষ্টা করলাম। আর তখনই আমি বুঝতে পারলাম কুয়াশার ছায়াগুলো এখন আমার চারপাশে ঘুরছে। তারা সংখ্যায় অনেক আর তাদের আকৃতি ক্রমশ বড় হচ্ছে। আমার মনে হচ্ছিল যেন তারা অদৃশ্য হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করতে চাইছে। আমি ভয়ে কুকড়ে গিয়ে মাথা নিচু করে ফেললাম। কানে এলো একটা ফিসফিসানি, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছিল না। এটা একটা অদ্ভুত অমানবিক শব্দ, যা আমার স্নায়ুকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। একটা ঠান্ডা পাতলা আঙুলের মতো কিছু আমার গোড়ালিতে স্পর্শ করল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কোনো মতেও উঠে দাঁড়ালাম আর চারপাশে দেখলাম কুয়াশাটা আরও ঘন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি। এক নয় অনেকগুলো মূর্তি, লম্বা, পাতলা আর অস্পষ্ট। তারা যেন কুয়াশার ছায়ার তৈরি, আর তাদের চোখগুলো জ্বলছে। তাদের মধ্যে একটা মূর্তি আমার দিকে এগিয়ে আসছিল। তার হাতগুলো অনেক লম্বা, যেন আমার দিকে রিচিং আউট করছে। আমি পেছনের দিকে দৌড়াতে লাগলাম। কুয়াশার ভেতরে কিছু একটা আমার পা জড়িয়ে ধরল, আমি আবার পড়ে গেলাম। এবার আমার মাথাটা পাথরে লপর লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আমি দেখতে পাচ্ছি সেই পাতলা অস্পষ্ট আকৃতিটা আমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। তার লম্বা পাতলা আঙুলগুলো আমার মুখের সামনে, আর অদ্ভুত ফিসফিসানি শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল, যেন কোনো পুরনো ভুলে যাওয়া ভাষার মন্ত্র। আমার মনে হলো আমার সময় শেষ। এর পরেরটুকু আমার মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি আমি রাস্তার ওপর শুয়ে আছি, শিশিরে ভেজা। আমার শরীরে কোথাও কোনো আঘাত নেই। মোবাইলটা পাশে পড়ে আছে অক্ষত। আমি উঠে বসলাম। মাথাটা তখনও ঝিমঝিম করছিল। কাল রাতে যা ঘটেছিল তা কি তবে একটা দুঃস্বপ্ন ছিল? আমার অবচেতন মনের কোনো খেলা? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার দৃষ্টি গেল সেই পুরনো জং ধরা ডাকবাক্সটার দিকে। কুয়াশা সরে গেছে, সূর্য উঠেছে, আর সকালের আলোয় ডাকবাক্সটাকে আর ততটা ভয়ঙ্কর লাগছে না। কিন্তু আমার চোখ আটকে গেল ডাকবাক্সের ঠিক নিচের দিকে, যেখানে গতকাল রাতে পড়ে গিয়েছিলাম। সেখানে একটা চিহ্ন দেখতে পেলাম, মাটিতে কিছু একটা লম্বা আঁচড়ের মতো দাগ। এবং ডাকবাক্সের ফাঁকা স্লিটটার দিকে তাকিয়ে আমি চমকে গেলাম। গতকাল যা দেখেছিলাম সেটা আমার কল্পনা ছিল না। স্লিটের মধ্যে একটা নতুন চকচকে ধাতব বস্তু ঝলমল করছিল। জং ধরা ডাকবাক্সের মধ্যে সেটা সম্পূর্ণ নতুন মনে হচ্ছিল, আর তার ওপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। আমি জানি না এই চিহ্নগুলো কিসের, কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা একটা বার্তা, যেন কেউ আমাকে বলতে চাইছে, আমরা অপেক্ষা করছি।